চন্দন লাগালে কি হয় মা? এই চন্দন লাগালে চৈতন্য হয়, অনুরাগ আসে, ভক্তি আসে। এগুলো বৈষ্ণবের সেবার অলংকার, তাই না? এই যে চন্দন, এই যে তিলক, চন্দনের তিলক, এই যে তুলসীর মালা, এগুলো বৈষ্ণব সেবার অঙ্গ। কিন্তু এগুলো থাকা মানেই যে সে বৈষ্ণব, আর যার নাই এগুলো সে বৈষ্ণব নয়, এটাও কিন্তু ভুল বাবা। বৈষ্ণব হওয়া বড় শক্ত, শুধু মালা তিলক চন্দনই আবার বৈষ্ণব হয় না। এই মালা তিলক চন্দন যেমন বৈষ্ণবের অলংকার, কিন্তু আসল বস্তুটি হলো অন্তরে থাকবে বৈষ্ণবতা। একটা গাছকে যেমন বড় হতে গেলে সার লাগে, আবার বেড়াও লাগে। যদি সার দেন আর বেড়া না দেন, গাছটা কিন্তু ওই ছাগল গরুতে খেয়ে ফেলবে। আর যদি বেড়া দেন আর সার না দেন, গাছটা বড় হবে না। তাহলে একটা গাছ বড় হতে গেলে যেমন সার চাই, বেড়া চাই, ঠিক তেমনই বৈষ্ণব হতে গেলে দু রকম চাই। একটা হচ্ছে ওই অলংকার, মালা তিলক, এগুলো হচ্ছে বেড়া। আর সার বস্তু কি? অন্তরে থাকবে বৈষ্ণবতা। শ্রীমদ ভাগবতে 6 নম্বর অধ্যায়, জায়গাটির নাম অজামিল উপাখ্যান। সেখানে এমন 12 জন বৈষ্ণবের কথা বলা হয়েছে, যে 12 জন বৈষ্ণবের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন এরা শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। 6 নম্বর অধ্যায় ভাগবতে অজামিল উপাখ্যান, সেখানে অজামিলের নাম আপনারা শুনেছেন। অজামিল কে ছিল বলুন তো? অজামিল পাপী ছিল, কিন্তু নিজের ছেলের নাম রেখেছিল নারায়ণ। ওই জন্য আগেকার দিনের নাম রাখতো না, যে বাবা সংসারের কাজে কিছু পারি আর না পারি, ছেলের নাম যদি একটু ভগবানের নামে রাখি, মেয়ের নাম যদি একটু দেবীদের নামে রাখি, কিছু পারি আর না পারি, চাষ করে ঘরে আসবো, সন্ধ্যেবেলায় ছেলেটাকে ডাকতে গিয়ে যদি একটু ভগবানের নাম হয়, ওই জন্য নাম রাখতো কি, নারায়ণ, পতুত পাবন, মধুসূদন, লক্ষ্মী, জনার্দন। এখনকার দিনে ওই নাম আর রাখে না গো, এখনকার দিনে সব ছোট ছোট নাম। হ্যাঁ ঠিক বলেছে বাবা আমার, এখনকার দিনে নাট, বল্টু, পিন্টু, পাপাই, তাপাই। অজামিল নিজের ছেলেকে ডাকতো নারায়ণ, তার নারায়ণ নারায়ণ ডেকে অজামিল বিষ্ণুর ভক্ত হয়েছিল। পাপ করেও বিষ্ণুর ভক্ত হয়েছিল। এখন ভাবুন তো, যে বাবা নিজের ছেলের নাম রেখেছে পাপাই, সে বাবা কোথায় যাবে? যখন ছেলেটাকে ডাকবে পাপাই, এই পাপাই, পাপাই, আই, মানে যত মুর্শিদাবাদের হরিহর পাড়ার পাপ গুলো আছে আমার কাছে আয়, আর পারলে আমার গলাটা একবার ধর। তার ছেলের নাম দেখুন, অজামিল একটা ভালো কাজ করেছিল, নিজের ছেলের নাম রেখেছিল নারায়ণ। আর ওই নারায়ণ নারায়ণ ডেকে অজামিল বিষ্ণুর ভক্ত হয়েছিল, বৈষ্ণব হয়ে গিয়েছিল। ভাবতে পারে, নাম করলেই বৈষ্ণব ধর্মে মুক্তি। তা অজামিলের মৃত্যুর পর যখন যমদূতরা অজামিলকে নিতে এলো, তখন নিয়ে যেতে পারলো না। কেন? কারণ অজামিল বৈষ্ণব ধর্ম আচরণ করেছে, নাম নিয়েছে ভগবানের, তাই উদ্ধার পেয়ে গেছে। এবার যমদূতরা ফিরে এসেছে যমরাজের কাছে, এসে বলছে, যমরাজ, আমরা অজামিলকে আনতে পারলাম না, কারণ ও নাকি বৈষ্ণব ধর্ম আচরণ করেছে, কৃপা করে যদি বলেন এই বৈষ্ণব ধর্মটা কি। এইবার যমরাজ যমদূতদের বলছে, শোন বাবা, ওরা যাকে বলে বৈষ্ণব ধর্ম সেটি হলো ভাগবত ধর্ম, আর সেটি জানে মোট 12 জন, যাদেরকে বলা হয় দ্বাদশ বৈষ্ণব বা দ্বাদশ মহাজন। তারা কারা? এইবার যমরাজ যমদূতদের বলছে 12 জন বৈষ্ণবের কথা। একটা কাজ করতে পারেন মা গো, এই আঁচল একটা ছোট্ট করে গিট দিয়ে দেবেন, কেন বলুন তো, বাড়িতে গিয়েও এই কথাগুলো তাহলে মনে পড়বে, না হলে আপনারা তো কীর্তন শুনে উঠে ওই ধুলোগুলো লেগে থাকে আর আপনারা ঝেড়ে দিয়ে চলে যান, যে কীর্তনিয়া তোমার কীর্তনের কথা কীর্তনের আসরেই রইল না মা। কিছু কথা নিয়ে যাবেন, নিয়ে গেলে আপনার চৈতন্য হবে, যার যেমন ভাব তার তেমনি লাভ। তাহলে শ্রীমদ ভাগবতের 12 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়ে বলা হলো, যমরাজ যমদূতদের বলছে 12 জন বৈষ্ণবের কথা, কি কি? স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সকির বয়ম। এই হলো 12 জন বৈষ্ণব। এরা কে কে? 1 নম্বরে হচ্ছে স্বয়ম্ভূ মানে ব্রহ্মা, 2 নম্বরে হচ্ছে নারদ মানে নারদ, 3 নম্বরে হচ্ছে শম্ভু মানে শিব। তাহলে কটা বললাম মা? 3টে, আরো বাকি রইল 9টা। চার নম্বরে কুমার, কুমার মানে ব্রহ্মার মানস পুত্র সনত কুমার, চারজন ছিল সনত, সনন্দ, সনাতন, সনত কুমার, তার মধ্যে সনত কুমার চার নম্বর বৈষ্ণব। পাঁচ নম্বরে কপিল মুনি, যার জন্য গঙ্গা সাগরের মেলা হয়, ওখানে আশ্রম আছে, আপনারা যাবেন কপিল মুনির আশ্রম। তাহলে পাঁচ নম্বরে কপিল মুনি, ছ নম্বরে মনু, মনু মানে ওই যে মৎস্য অবতার, কুর্ম অবতার হয়েছিল না, বরাহ অবতার, ওই মৎস্য অবতার যার জন্য মৎস্য পুরাণে উল্লেখ আছে সত্যব্রত মনু রাজা। তাহলে মনু রাজা হলো ছ নম্বর বৈষ্ণব। সাত নম্বরে প্রহ্লাদ মানে ভক্ত প্রহ্লাদ, নারায়ণকে ভক্ত প্রহ্লাদ মানে হিরণ্যকশিপুর নন্দন নৃসিংহ মূরতি ধরে যে প্রহ্লাদকে উদ্ধার করেছিলেন বিষ্ণু, তাহলে প্রহ্লাদ সাত নম্বরে। আট নম্বরে জনক, জনক রাজা মানে সীতামায়ের পিতা জনক রাজা, আট নম্বরে। ন নম্বরে ভীষ্ম, ভীষ্ম মানে কে, গঙ্গাপুত্র ভীষ্ম, মহাভারতের বীর। তাহলে কটা বলেছি মা, দশটা, নটা, আর বাকি রইল তিনটে, আর তিনটে কে কে, বলি, বলি মানে দশ নম্বরে বলি রাজা মানে নারায়ণকে তিন পদ ভূমি দিয়ে নারায়ণের চরণ পেয়ে যিনি পাতালে গেলেন তিনি হলেন বলিরাজ। তাহলে বলি রাজা হলো দশ নম্বর বৈষ্ণব। এগারো নম্বরে ব্যাসদেবের পুত্র মানে পরীক্ষিত রাজাকে যিনি রাসলীলা আস্বাদন করিয়েছিলেন শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ, ইনি হলেন এগারো নম্বর বৈষ্ণব। আর বারো নম্বর বৈষ্ণব হলাম আমি। আমি মানে আমি কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি নই, আমি, আমি মানে এই শ্লোকটা যে বলছে সে বলছে আমি। কে বলেছিল ওই জন্য মন দিয়ে শুনতে হবে মা, কে বলেছিল বলুন তো, কে কাকে বলছিল বৈষ্ণবের কথা? যমরাজ যমদূতদের বলছিল। বারো নম্বরে বলছে বয়ম মানে যমরাজ বারো নম্বরে আঙুলটা নিজের দিকে, নিজের দিকে করে বলছে বাবা বারো নম্বরে আমিও আছি, মানে বারো নম্বরে স্বয়ং যমরাজ। এই হলো যমরাজ মানে সূর্যপুত্র। তাহলে এই হলো বারো জন বৈষ্ণব, এদের মধ্যে আপনি চিনতে পারবেন না মা শ্রেষ্ঠ বৈষ্ণব কে, দেখে মনেই হবে না সে শ্রেষ্ঠ বৈষ্ণব। ছাই ভস্ম মেখে ওই শ্মশানে পড়ে থাকে মা, কি নাম তার, দেবাদিদেব মহাদেব। তা এই ভোলানাথকে শ্রেষ্ঠ বৈষ্ণব কেন কেন বলে? না না, ওই ভোলানাথের বাইরেটা দেখলে হবে না, ভেতরে সর্বদা ওঙ্কার নাদে ধ্বনিত হচ্ছে অন্তর, অন্তর একেবারে সব থেকে শুদ্ধ ভোলানাথের, বৈষ্ণবতা আছে তার অন্তরে। তাহলে ভোলানাথ শ্রেষ্ঠ বৈষ্ণব, কিন্তু আমি অধম কীর্তনিয়া আমি যদি বলি আপনারা বিশ্বাস করবেন কেন? উত্তর পাবো কোথায়? শাস্ত্র যার উত্তর দিচ্ছে, শ্রীমদ ভাগবতের বারো নম্বর অধ্যায় সেখানে একটি শ্লোক লেখা আছে, শ্লোকটি কি, নিম্ন গানম যথা গঙ্গা, নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ। কি বাবা, গঙ্গার থেকে লম্বা চওড়া নদী নাই? অনেক আছে, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছে তারা জানবে, এখনকার এই তো আমার ছোট ছোট বোনরা আছে, পৃথিবীর সব থেকে লম্বা নদীর নাম কি বোন, সব থেকে লম্বা নদী? কে বলে কীর্তনে পড়াশোনা লাগে না বাবা, অঙ্ক কেমিস্ট্রি ফিজিক্স সব লিখে যাবে। ভূগোলে বর্ণনা দিচ্ছে সব থেকে লম্বা নদীর নাম হচ্ছে সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকাতে আছে দা নাইল মানে নীল নদ, নীল নদ সব থেকে লম্বা নদী ওই আফ্রিকা মহাদেশে আছে। আর সব থেকে চওড়া নদী হচ্ছে আমেরিকাতে আছে, যার নাম হচ্ছে আমাজন নদী। তাহলে গঙ্গার থেকে লম্বা চওড়া নদী ভারতে গঙ্গা আছে, কিন্তু গঙ্গার থেকে লম্বা চওড়া নদী বিশ্বে অনেক আছে, কিন্তু গঙ্গাকে শ্রেষ্ঠ নদী বলে। কারণ গঙ্গার জন্মটা কোথা থেকে দেখো বলে কেন? ওই গঙ্গার জন্ম ভূগোলে পড়েছি হিমালয়ের বরফ গলা জল থেকে, মানে গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা বলছে না, ওই গঙ্গোত্রী হিমবাহটা কি জানো, বিষ্ণু চরণ জলা, শিবের গান শুনে বিষ্ণু গলে গিয়ে বিষ্ণু গলা জল শ্রী বিষ্ণুর দক্ষিণ চরণ থেকে মানে ডান চরণ থেকে বেরিয়ে এসেছিল। সেই বিষ্ণু বলা জল যেটা ব্রহ্মা কুমণ্ডলে ধারণ করেছিল, সেই বিষ্ণু বলা জল হলো বিষ্ণু চরণ জলা, বিষ্ণুর চরণ থেকে যা সৃষ্টি ব্রহ্মা কুমণ্ডলা, ব্রহ্মার কুমণ্ডলে যে থাকে শিব জটা রাজত, শিবের জটায় যে থাকে সেই তো দেবী গঙ্গে নিতাই গৌর হরি। আপনাদের মুর্শিদাবাদের ওপর দিয়ে মা গঙ্গা বইছে, আপনারা কত ভাগ্যবান গো। তাহলে গঙ্গা যেমন নদী শ্রেষ্ঠ, ঠিক তেমনি দেবানাম অচ্যুত যথা, সমস্ত দেবতাদের মধ্যে অচ্যুত মানে বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনি বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শম্ভু মানে শিব ঠাকুর, শিব ঠাকুর শ্রেষ্ঠ, ঠিক তেমনি পুরাণানাম ইদম তথা, সমস্ত পুরাণের মধ্যে শ্রীমদ ভাগবত পুরাণ হলো শ্রেষ্ঠ।